বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধব বৃন্দাবন তুলসীদেবৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরজ্জলক্ষ্মী ধর্মীষ্ঠ আর্য বচসা জদগাধরণ্যম মায়ামেঘদৈতপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ ইৎপাদপল্লবনকচন্দমণি শটায় বিস্ফুজিত কিমপি গোবধূ সদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসিনীতম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথ বাগীষজস্বদনে লক্ষ্মীজস্ব বক্ষসি যস্যাস্তি হৃদয় সিংহমহম ভজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতনেশয়াবে বিনা সময়াত বিনা ন ভোগৈ অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে পরব্ধকর্মেতি বিরোধি বেদঃ। যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠয়াপি বিনা সময়াতি বিনা ন ভোগৈ অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে পরব্ধকর্মেতি বিরোধি বেদঃ। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই আমাদের বর্তমান যুগে একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বঞ্চিত না হলে ভালো লাগে না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন ঠকাচ্ছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। না ঠকলে ভালো লাগে না। বাস্তবিক পক্ষে অনন্তকালের সংস্কার জীবের, সেই সংস্কার কোনো মতেই অপগত হতে চায় না। কর্মফল ভোগ করে আমার এই সব বিষয়গুলোকে ভোগ, পূর্বের যে সঞ্চিত আমার বিষয়গুলো ছিল, এই জন্মে আমি যা কর্ম বিস্তার করছি তার ফল ইত্যাদি, এগুলো এই দেহ ধারণ করে দেহের দ্বারাই ফল ভোগ করতে করতে খরচা করতে হয়। খরচা মানে সেগুলোকে নষ্ট করতে হয়। আর পুণ্যকর্মের কথা পাপকর্মের কথায় আমি আসছি না। পুণ্যকর্ম পাপকর্ম দুটোই বীভৎস ভয়ঙ্কর। পাপকর্মের দ্বারা জীবের তো বন্ধন হয়ই হয়, পুণ্যকর্মের দ্বারা ততোধিক বন্ধন হতে পারে। কেমন বুঝলাম না। পাপ বা পুণ্য যে কর্মগুলো সেগুলো সমস্ত দেহ এবং দৈহিক সংক্রান্ত বিষয় নিয়েই সংগঠিত হয়। শুদ্ধ আত্মার যে স্বাভাবিক বৃত্তি, সে বৃত্তি সহসা উন্মোচিত হতে চায় না। সেখানে বলা হচ্ছেন প্রহ্লাদ মহারাজ কে নৃসিংহদেব বলেছেন আলোচনা প্রসঙ্গে যে তোমার এবং আমার কথা, শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান শ্রী প্রহ্লাদ মহারাজজিকে জানিয়েছেন যে তোমার আমার কথা যারা আলোচনা করবে, যারা চিন্তন করবে, তারা কর্মবন্ধন থেকে বিমুক্ত হয়ে যাবে। নৃসিংহ ভগবান বলেছিলেন তাঞ্চ মাঞ্চ স্মরণ কালে কর্মবন্ধাত প্রমুচ্যতে। তাঞ্চ তোমার এবং আমার কথা যে চিন্তা করবে, যে চর্চা করবে, তাঞ্চ মাঞ্চ স্মরণ কালে কর্মবন্ধাত প্রমুচ্ছতে, প্রকৃষ্ট রূপে মুচ্ছতে, মুক্ত হয়ে যাবে, কর্মবন্ধন আত্মা থাকে না। কিন্তু বাদবাকি সাধারণ জগতের কথা এই, তাদের কর্মবন্ধন থেকে কোনো রকম মুক্তির কোনো সম্ভাবনাই নেই। যে কোনো চেষ্টা করুক, কর্মবন্ধন থেকে মুক্তির জন্য যদি কর্মকাণ্ডের আরও কিছু যাগযজ্ঞের ব্যবস্থা করে, তাহলে আরও কর্মবন্ধন হয়ে যাবে। কর্মবন্ধন থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর কর্মবন্ধন থেকে যেহেতু রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেহেতু আমার এই এক একটা করে দেহ ধারণের যে পসিবিলিটি, সম্ভাবনা, সেটাও নষ্ট হবে না। একটা করে দেহ ছাড়বো, আর একটা করে দেহ আমার আসবেই আসবে। আর এই দেহ ধারণের উদ্দেশ্যই হলো, তোমার যে কর্মফল তুমি লাভ করেছ, সেই কর্মফলটাকে এই দেহ ধারণ করে খরচা করো। দেহ ধারণের অর্থই হলো এই, স্থূল শরীর ধারণের অর্থই হলো এই, এই স্থূল শরীর ধারণ করে জীব নিজের কর্মফলকে ওই শরীরের দ্বারা, ভোগময় শরীরের দ্বারা খরচা করে। যতক্ষণ পর্যন্ত কর্মফল শেষ না হবে, যতক্ষণ লিঙ্গদেহের ভঙ্গ না হবে, ততক্ষণ কোনো রকম মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শ্রীল রূপ গোস্বামী পাদের নামাষ্টকম থেকে এই কথা বলা হলো। প্রথমে যে শ্লোক আমি বললাম, তার মধ্যেখানে আমি যে উল্লেখ করেছিলাম পাপকর্ম এবং পুণ্যকর্মের কথা, পাপকর্মের ফলে জীবের নরকগতি হয়, আপনারা জানেন। এই নরকগতি লাভের ফলে জীবের যে কষ্ট ভোগ হয়, সেই সমস্ত কষ্টের কথা পঞ্চম স্কন্ধে সুন্দরভাবে দেয়া আছে, তৃতীয় স্কন্ধেও দেয়া আছে। অপূর্ব ভয়ঙ্কর সব বিভিন্ন কর্মের ফলেতে যে কর্ম ফল ভোগ করতে হয় নরকেতে, এইসব কথা বলা আছে। পাপকর্মের ফলেই যে কর্মফল হলো, তাতে নিশ্চয়ই কষ্ট পেতে হবে, এটা সবাই জানে, মুখস্থ। পাপকর্মের ফলেতে তার শাস্তি পেতে হবে। আর পুণ্যকর্মের ফলে কী হবে বলে, পুণ্যকর্মের ফলেতে তাকে হয়তো ওরকম ধরনের কিছু করতে হবে না, কিন্তু তার দেহবন্ধন যাবে না, দেহবন্ধন তার যাবে না। আর শুধু দেহবন্ধন যাবে না তাই নয়, তাতে তার বন্ধন, পুণ্যকর্মের ফলে তার বন্ধন আরও অধিক হতে হবে, হতে পারে। কারণ মানে পাপকর্মের ফলে যে শাস্তি পাবে জীবাত্মা, যে পানিশমেন্ট পায় এই জগতে এবং পরজগতে, তখন কোনো কোনো সময় কোনো কোনো জীবাত্মার খুব একেবারে তিতিবিরক্ত চলে আসে, বলে এত কষ্ট পাচ্ছি আর করব না বলে কোনো সময় তার মধ্যে একটা তিতিবিরক্তি ভাব চলে আসে, আর কোনো দিন আমি পাপকর্ম করব, হয়ে গেছে যা হওয়ার হয়। কিন্তু পুণ্যকর্মের ফলে কি হয় বলছে, পুণ্যকর্মের ফলেতে জীবাত্মা স্বর্গেতে যায়। মাইন্ড ইট, আমি অ্যানালিটিক্যাল বিচার এগুলো। পুণ্যকর্মের ফলে জীব স্বর্গেতে যায়, স্বর্গেতে দিব্য ভোগসকল আছে। এই জগতের যে দুর্গন্ধ ভোগ এরকম ভোগ নয়, ওর থেকে অনেক সুপার কোয়ালিটি ভোগ আছে। সেখানে ওই সব দিব্য ভোগগুলো ভোগ করতে থাকে। ভোগ করার পর পুণ্যকর্ম যখন ক্ষয় হয়ে আসে, তখন তাকে আবার এই মত্তভূমিতে কোনো ধনী ব্যক্তির ঘরেতে জন্ম দিয়ে দেয়। ধনী ব্যক্তির ঘরে জন্ম দেওয়াতে স্বাভাবিকভাবে তার ধন দৌলত ভোগ করার অভ্যাস থাকে। খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, গরম ঠান্ডা কোনো কিছুই সে সহ্য করতে সেরকম পারে না, তাতে তার অভ্যাসটা আরও বেশি খারাপ হয়ে যায়। আর পাপকর্মের ফলে যে কর্মফল খারাপ হয়, তারপরে যে কষ্ট, ক্লেশ, এই জন্মে যে দারিদ্রতা, যে ক্লেশগুলো সহ্য করতে কোনো সময় খাওয়া পাচ্ছে না, ঘর নাই, কাপড় নাই, যে কষ্টগুলো হচ্ছে, এর ফলে কাউর যদি কোনো সময় পাপকর্ম থেকে বিরতি নেওয়ার একটা বাসনা চলে আসে, মোটামুটি তাহলে সে, তাতে আবার যদি কোনো সময় তার সঙ্গে সাধুসঙ্গ হয়ে যায় তো কোনো কথাই নেই, তখন সে রাস্তা খুলে যাবে। কিন্তু ধনী ব্যক্তিদের সঙ্গে প্রায়শ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হওয়া সম্ভব হয় না। প্রায় দেখা যায় ধনী ব্যক্তিগণ অভিমানী হন, তাদের দুয়ারে সাধুরা গেলে তাদেরকে অপমান করেন, তাড়িয়ে দেন, সেই জন্য তারা যান, গেলে তাড়িয়ে দিলে তারা চলে আসেন। ওই জন্য ধনী ব্যক্তিদের সঙ্গে সহসা সাধুদের দেখা হওয়া, তাদের সঙ্গে কথা বিনিময় বা সেরকম ধরনের কথা প্রসঙ্গ কম হয় না, তা না, হতে পারে কখনো সৌভাগ্যক্রমে হয়ে গেল, কিন্তু গরিবদের সঙ্গে হওয়াটা সম্ভাবনা বেশি থাকে। এইভাবে দেখা গেল যে পাপকর্মের ফলেতে যে ক্লেশ প্রাপ্ত হয় তাতে যদি জীবনে ধিক্কার চলে আসে, ধিক্কার আমার জীবনে এগুলো আর করব না, যা পাপ করেছি করেছি, তাহলে তার জীবনের একটা টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে, জীবনটা ঘুরে যেতে পারে। কিন্তু পুণ্যকর্মের ফলেতে যে বৈভব আদি স্বর্গেতে ভোগ করে, তারপর এই জগতে এসে আবার সে ধনী গৃহেতে জন্মগ্রহণ করে যেসব ভোগ করে, তারপরে তার দেহবন্ধন যাওয়ার কোনো সম্ভাবনাটা থাকে না, কম। কদাচিত হয়ে গেল, যেমন হয়েছিল বুদ্ধদেবের, কোন বুদ্ধ, কপিলাবস্তির বুদ্ধ, শাক্যবংশের, তার হয়েছিল অত্যন্ত ধনী ঘরের প্রিন্স, যুবরাজ তিনি, কিন্তু তার জীবনে কয়েকটা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেছিলেন এই জীবনের কোনো ঠিক নাই। কয়েকটা ঘটনা, এ সিরিজ অফ ইনসিডেন্ট, পরপর একটা করে ঘটনা হয়েছিল। সামনে দিয়ে একজন মরা চলে গেলেন, একটা কুষ্ঠরোগীকে দেখেছিলেন, এইভাবে একটা একটা পরপর বেশ কয়েকটা ঘটনা দেখার পর তার ভেতরে উপলব্ধি হয়ে গেল যে না, এই জীবনে তো কোনো নিশ্চয়তা নেই। বুদ্ধিমান ব্যক্তি তারা অল্প কথাতে অল্প উদাহরণতে বুঝে যান, কিন্তু নির্বোধ ব্যক্তি যারা বিষয়েতে ডুবে রয়েছেন তাদের বোঝবার কোনো সম্ভাবনা নাই। এই জন্য হিন্দিতে আমাদের একটা কথা আছে, মজা করে বলে যে সমঝদার আদমিকে লিয়ে ইশারা কাফি হ্যায়, যারা বুদ্ধিমান তাদেরকে একটু ইশারা করলে বুঝে যান। জন্ম মরণের মালা এই জীবনে চলছে, এখানে কোনো নিশ্চয়তা নেই, এটা উপলব্ধি করলে ভালো হয়। একটা উদাহরণ দিলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন। বলছে একটা বিশাল ফ্যাক্টরির একজন মালিক ছিলেন, বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক, কলকাতায় তিলজলা না কোথায় একটা ছিল, বিশাল মালিক ছিলেন। তার ওখানে অনেক লেবার কাজ করত, শয়ে শয়ে লেবার, তার সমস্ত ব্যাপার স্যাপারই আলাদা ছিল, সমস্ত ক্রিয়াকর্ম তাকে দেখতে হতো, ডিরেক্টরের কাজ করতেন, ম্যানেজারও ছিল, সব কিছু ছিল। তিনি কোনো সময় সাধুরা এলে তাদেরকে হয়তো তাড়িয়ে দিতেন না, কিন্তু তাড়ানোর থেকেও বেশি সাধুরা যখন আসতেন, এসে দু একটা ভালো কথা বলতে চাইছেন, ওসব কথা শোনার সময় নেই, কী লাগবে বলুন, নিয়ে যান, ওসব কথা শোনার আমার সময় কই, এইসব কথা শুনব, আপনার কী লাগবে বলুন, নিয়ে যান। সাধুরা আরও বেশি অপমানিত বোধ করত, কেন কিছু নিলে পরে ভগবানের জন্য যদি কিছু নেয় তাহলে কিছু দেওয়ার দরকার আছে, উনি নেবেন না। পরবর্তীকালে সেই সাধু, যে একজন, একজনের কথাই আমি আপাতত বলছি, তিনি কয়েকবার এরকম ঘটনা দেখে তিনি বললেন না, একই যখন মঙ্গল করতে পারছি না তখন এর কাছে আর যাব না, এ মঙ্গল করতে পারলে যেতাম, ও তো কিছু দিয়ে দিচ্ছে, বলে আপনি নিয়ে যান, কি লাগবে বলুন, নিয়ে যান, আমার সঙ্গে আমি সময় নেই, সময় দিতে পারবো না, যা লাগবে নিয়ে যান, সময় আমি দিতে পারবো না। তিনি দুঃখ পেয়ে যেতেন না, ঠিক আছে আর যাবো না। সেই বৃদ্ধ, সেই ব্যক্তি ব্রহ্মচারী, এখন তার বয়স হয়ে গেছে অনেক, প্রচুর বয়স হয়ে গেছে বর্তমানে, এই যখনকার এখনকার কথা বলছি, আর সেই ফ্যাক্টরি মালিকের সঙ্গে অনেক দিন তার দেখা নেই, প্রায় 20 বছর হবে, 15-20 বছর দেখা নেই। হঠাৎ তিনি বালিগঞ্জের একটা জায়গা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একজন ব্যক্তি ডাকছেন, ও সাধু বাবা একটু শুনুন, সাধু বাবা শুনুন, বলে কে ডাকে। তিনি সেখানে আসতে গেলেন, কে বলছেন, আমাকে মনে করতে পারছেন আপনি, না মনে করতে পারছি না তো। আপনার মনে নেই আপনি যে ফ্যাক্টরিতে যেতেন যে ভিক্ষা নিতে? ও হো, বলে ফ্যাক্টরির মালিক ছিলাম আমি, আজকে আমার এই দশা। ভেতরে ভেতরে ম্যানেজাররা সমস্ত চুরি করে সমস্ত কিছু আমাকে দেউলিয়া করে দিয়েছে, আমি বুঝতে পারিনি। এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের কলকাতাতে। এক জায়গায় একটা ফ্লাওয়ার মিল ছিল, তার মালিক জানতেই পারেনি তার ম্যানেজার চুরি করে করে সব শেষ করে দিচ্ছে, একবার দেউলিয়া করে দিয়েছে। এমনকি ডালহাউসিতে বিশাল অফিস ছিল, সে অফিসটাকে পর্যন্ত বিক্রি করতে হলো, বিশাল তাপর দিনা সমস্ত দিতে হলো। তো মানুষের কখন কি হয় কোনো বলা যায় না। যে কথাটার জন্য আমি কথাটা তুললাম যে কর্মফল, সেই ব্যক্তি সেই যে এত বড় ফ্যাক্টরির মালিক ছিল, সে এখন কোনো মতে জীবনযাপন করবার জন্য বাড়ির নিচে একটা মুদিখানা খুলেছেন, তাতে চাল ডাল আটা মশলা এগুলো সব বিক্রি করেন, কোনো মতে জীবন চলে, কোনো মতে চলে যায়। তখন সেই সাধুবাবাকে বলছেন যে আমি অভিমানেতে বলেছিলাম সময় চাইবেন না, যা লাগবে নিয়ে যান। আজকে আপনাকে আমি পায়ে ধরে অনুরোধ করছি, আজ আমার প্রচুর সময় আছে, আপনি আমাকে যত কথা বলবেন আমি সব শুনব। এইভাবে মানুষের জীবনে যখন টার্নিং পয়েন্ট আসে, ধাক্কা আসে, তখন মানুষ শান্ত হয়। শান্ত মানে একেবারে শান্ত না, বিষয় থেকে একটু বিরক্ত হয়। যতক্ষণ পর্যন্ত বিষয় বিরক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে এই অপ্রাকৃত জগতের গুণগাথা সেগুলো দানা বাঁধে না। আর যে মুহূর্তে এই কথা তার হৃদয়ে স্থান পায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আর বিপদগ্রস্ত করে। যার কানেতে এই সব কথা চলে গেছে তাকে আর ফেলে দেওয়া সম্ভব হবে না, হয় না। মঙ্গলের রাস্তা তার খুলে গেল। যাই হোক, যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠয়াপি বিনাশময়াত বিনা না ভোগই, কে বলেছেন? শ্রী রূপপাদ বলেছেন। অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক শ্রী সনাতন এবং রূপ গোস্বামী, জীব গোস্বামী, এর ওপরে আর কোনো দিনে চিন্তা করতে পাচ্ছেন না কেউ, ভগবানের নিজজন। রূপ গোস্বামীপাদ লিখেছেন নাম অষ্টকম সম্বন্ধে, যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠয়াপি বিনাশময়াতে বিনা না ভোগই, বলছেন ব্রহ্মেতে নিষ্ঠা স্থাপন করেছে, ব্রহ্ম ইম্পার্সোনাল ব্রহ্ম ইফালজেন্স নির্বিশেষ ব্রহ্মেতে, যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠয়াপি বিনাশময়াতে বিনা না ভোগই, তার যে প্রারব্ধ কর্মফল সেটা না ভোগ করা পর্যন্ত তথাপি তার কোনো রকমভাবে মুক্তির সম্ভাবনা হবে না। কিন্তু যদি ঘটনাক্রমে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে হঠাৎ এমন একটা দিন আসে তার মুখেতে হঠাৎ একটা নাম বেরিয়ে গেল, ভগবানের শ্রীকৃষ্ণের নাম, বাস্তবিক বলছে, বাস্তবিক নাম তো দূরের কথা, যদি নামাভাসও হয় সেই নামাভাসের ফলে তার জড় সংসার থেকে মুক্তি হয়ে যায়। হে বলছেন যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠয়াপি বিনাশময়াতে বিনা না ভোগই, হ্যাঁ, অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে প্রারব্ধ কর্মেতে বিরতি বেধ, প্রারব্ধ কর্মফলের ভোগ ছাড়া কখনোই কোনো দিন তার রেহাই নেই। কিন্তু যদি কোনো সময় নাম উদিত হয় সেই নাম উদয়ের ফলে সেই নাম তাকে সর্বমঙ্গলের রাস্তা দেখিয়ে দিতে পারে, অন্য কোনো রাস্তা নেই। আজ আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ যেসব ঘটনা শুনলাম সেটার মধ্যে আপনাদের বিন্দুমাত্রও যেন কারোর সন্দেহ না আসে এইসব কথা শ্রবণের কী দরকার ছিল। এইসব ঘটনাগুলো যদি পুঙ্খানুপুঙ্খরূপে আমি ব্যাখ্যা করতে থাকি তখন আপনি পাগল হয়ে যেয়ে বলবেন না এগুলো ব্যাখ্যার তো দরকার ছিল। মানুষ যতক্ষণ পর্যন্ত নির্ভেদ না প্রাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত তার কর্ণেতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বিলাসবহুল আনন্দময় কথা কখনোই স্থান পাবে না। সেই জন্য সমস্ত ঘটনাগুলো রাজরাজাদের, চন্দ্রবংশের, সূর্যবংশের, এরা কেউই সাধারণ নয়। এইসব ঘটনার মাধ্যমে আগে ক্ষেত্রটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে পরিষ্কার করা হলো। এর দ্বারা ধীরে ধীরে আমি এইসব পবিত্র কথা শুনতে শুনতে নিজেকে যোগ্য করে নেব, এবং যোগ্য করে নেওয়ার পর তারপরে কি হবে অপ্রাকৃত জগতের এই ভগবানের লীলা, ভগবানের দিব্য লীলায় প্রবেশ অধিকার হতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা করে তিনি চুপ করে গেছিলেন, কোনো কথা আর বলেন নাই। সুখদেব গোস্বামী হাত জোর করে বলেছিলেন, গুরুদেব আপনি চুপ করে গেলেন কেন, ভগবানের কথা আরও বলুন। সুখদেব গোস্বামী বলেছিলেন, তুমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া হয়নি, তোমার বিশ্রাম নেই, স্নানাদি হয়নি, বিশ্রাম করো, পরে দেখা যাবে। পরীক্ষিত মহারাজের কোনো হরিকথাতে ক্লান্তি নেই, ক্লান্তিহীনভাবে তিনি হরিকথা শুনছেন, তাই কাতরভাবে বলছেন, আমি তো আপনার হরিকথা পান করছি, আমার কোনো রকমভাবে ক্ষুধা তৃষ্ণা তো নাই। এই কথাটা পরীক্ষিত মহারাজ বলছেন, বলছেন পিবন্তম তন মুখাম্বুজম হরিকথামৃতম, আপনার শ্রীমুখে যে বিগলিত হরিকথা সে হরিকথা অমৃত তো আমি পান করছি। নৈশাম দুঃস্বাহামতি ক্ষুতমান, মানে আমার ক্ষুধা তৃষ্ণা ত্যক্ত দমু বিবাদ হতে, আমাকে এই ক্ষুধা তৃষ্ণা তো কষ্ট দিচ্ছে না, আপনি বলে যান দয়া করে কৃপা করে। সুখদেব গোস্বামী পরীক্ষা করেছিলেন যে ওর আদৌ দশম স্কন্ধ শোনবার অধিকার আছে কি না, যখন দেখলেন না এর অধিকার আছে তখন তিনি প্রশংসা করলেন এবং তারপর হরিকথা শুরু করেছিলেন। যাই হোক, এখানে আমরা চন্দ্রবংশের সূর্যবংশের কথা আগে বর্ণনা করেছিলাম, তারপর চন্দ্রবংশের শুরু হয়েছিল কোথা থেকে, চন্দ্রমা, চন্দ্রমার পুত্র বুধ, বুধের পুত্র হচ্ছে পুরুরবা, সেসব কথা আমি বর্ণনা করেছিলাম। সে পুরুরবা থেকে যে বংশধর চলে আসছে, সেখানে পরবর্তীকালে যদু পেলাম, যদু, সেই যদুর থেকে ধীরে ধীরে এইসব বংশধর নেমে আসছে, বড় পবিত্র বংশ। আমি কালকে শর্মিষ্ঠা দেবযানী এবং যযাতি রাজার কথা বলেছিলাম, এখন যজু, এই যে যদু যযাতির বংশের ছেলে, যদু থেকে, যদু বড় ছেলে, কিন্তু যদু বাবার কথা মানেন নাই, কেন মানেন নাই সেসব কথা আমরা আজকেই দশম স্কন্ধ শুরু করব ভগবানের ইচ্ছায়। তখন আমি এখানে যদুকে যে প্রশংসা করা হয়েছে, কেন করা হলো, সেইসব কথা আমি উত্থাপন করব। এই যদু বংশেতে ধীরে ধীরে অনেক কথা, সেখানে বৃহদ্রথের, বৃহদ্রথ বলে আছে না, যেখানে বংশ পরম্পরা বর্ণনা আছে, সেই বৃহদ্রথ, বৃহদ্রথের পুত্র জন্মায়, কিন্তু সেই পুত্র কোনো কাজের নয়, দুটো খণ্ড অর্ধেক এখান থেকে একদম দুটো পুতুলের মতো দুটো খণ্ড মরা, ওটাকে তার পত্নী ছুঁড়ে ফেলে দেয়, কি হবে এটা দিয়ে। সেই সময় জড়া নামক এক রাক্ষসী ওটা দেখে বলো আশ্চর্য লাগলো, দুটো খণ্ড দুদিকে পড়ে রয়েছে, ওটা কুড়িয়ে নিয়ে এসে খেলতে খেলতে ওটাকে এরম জড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জড়া হয়ে গেল, জড়ায় একটা বাচ্চা হয়ে গেল, অপূর্ব, বা এর পূর্বের কর্মফল ছিল এই জরাসন্ধের, এই জন্য এইরকম আর্ধেক আর্ধেক হয়ে জন্মেছিল। তাকে জরা নামক রাক্ষসী খেলতে খেলতে জোড়া দেওয়াতে পূর্ণ মানুষ হয়ে গেল, তখন সেই বাচ্চা কাজের বাচ্চা হয়ে গেল, তখন তাকে মানুষ আদি করেছিল তারা নিয়ে, সেই জরাসন্ধ বিশাল রাজা হয়েছিল পরবর্তীকালে আমরা দেখব, কিন্তু দৈত্য। ভগবানকে মানেন না, ভগবানের সঙ্গে বিদ্বেষ করেন। এবার এই বংশে আরও কিছু কথা বলা ছিল, শান্তনু রন্তিদেবের কথা বলা হয়েছিল, তারপর আরও কিছু বলা, দুষ্মন্ত এবং যযাতি, যযাতি বনে চলে, যযাতি বনে চলে গেছিল বলেছিলাম, যযাতি যখন বৈরাগ্য উৎপন্ন হলো তখন তিনি বনে চলে গিয়েছিলেন। দুষ্মন্ত এবং শকুন্তলার বংশ, পূর্ববংশে দুষ্মন্ত জন্মগ্রহণ করেন, বিশাল রাজা ছিলেন। দুষ্মন্ত রাজা একদিন জঙ্গলেতে শিকার করতে গেছিলেন সৈন্য আদি নিয়ে, সেখানে গিয়ে হঠাৎ তিনি তৃষ্ণার্ত হয়ে, প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে বিশ্রামের জন্য কর্ণমণির আশ্রমে প্রবেশ করেছিলেন। কর্ণমণির আশ্রমে প্রবেশ করার সময় কর্ণমণি সেই সময় আশ্রমেতে ছিলেন না, তিনি কার্যান্তরে বাইরে ছিলেন, সেই সময়তে সেখানে শকুন্তলা নামক এক কন্যা ছিল, যিনি কর্ণমণির কন্যা নয়, কর্ণমণি পালন করেছেন জঙ্গলের মধ্যে বিশ্বামিত্র এবং অন্য মেনকা ইত্যাদি, এইসব প্রসঙ্গ আছে। বিশ্বামিত্র বলছে বিশ্বামিত্রের এবং মেনকার গর্ভে উৎপন্ন হয়, তিনি যে বাচ্চাকে ওখানে ফেলে রেখে যান আশ্রমের সন্নিধানে, কর্ণমণি সেটা দেখে আদর করে সেই কন্যাকে পালন করেন। সেখানে সবাই সেই পক্ষীরা পালন করেছিল, রক্ষা করেছিল, শকুনিয়াদের জন্য শকুন্তলা হয়েছিল, তাকে পক্ষী দিয়ে ছায়া দিয়ে পালন করেছিলেন জঙ্গলে, সেই থেকে তার নাম শকুন্তলা। তিনি দুঃসন্ত রাজা এসছেন সে আশ্রমে দেখে রাজাকে আসন আদি দান করে যথাযোগ্য সম্মান করেছিলেন। দুঃসন্ত রাজা বলছেন যে সত্যি করে আপনি বলুন, আমি পুরু বংশের পবিত্র বংশের আমি রাজা, আমি কোনোদিন কোনো ব্যভিচার আমার কোনোদিন আমরা করি না, কি আমার আপনার প্রতি কেন আকর্ষণ হচ্ছে, কি কারণ, আপনার জন্মকাহিনী বলুন। তখন জানতে পারা গেল তিনি হচ্ছে গান্ধী নন্দন, যে বিশ্বামিত্র, তিনি ক্ষত্রিয় বংশে জন্মেছেন, তো কন্যা ক্ষত্রিয় কন্যা বলছে, তাই বলে আমার তো সাধারণ ব্রাহ্মণ কন্যার প্রতি আমার তো এ হবে না। যাই হোক, তাকে সেখানে বিধি মতে তিনি বিবাহ করলেন। অনেক রকম বিধি আছে, রাক্ষস বিধি আছে, বিভিন্ন রকম প্রথা আছে, সেগুলো আপনার এখন আমরা কৃষ্ণের যখন বিবাহ প্রসঙ্গ সেই সব জায়গায় আলোচনা করব। সেইখানে তিনি গন্ধর্ব মতে বিবাহ আছে, রাক্ষস উদ্বাহ আছে, উদ্বাহ মানে বিবাহ, সংস্কৃততে উদ্বাহ বলে, সেটাকে বিবাহ করলেন। করে দেবতাদের সাক্ষী রেখে তাকে নিজের পত্নীরূপে গ্রহণ করলেন। করে তিনি সেই রাত সেখানে বঞ্চনা করে চলে গেলেন। সেখানে যাওয়ার পর শকুন্তলার কিছুদিন পর অপূর্ব এক সন্তান জন্মগ্রহণ করল। শকুন্তলা সেই সন্তানকে নিয়ে রাজার দরবারে গেলেন। রাজা লোকলজ্জা ভয়ে কেউ জানতে পার বুঝতে পারবে না, আমাকে অপবাদ দিতে পারে, ভেতরে ভেতরে কি মানেন কি না মানেন সেটা তার ব্যাপার, তিনি বললেন এটা আমার সন্তান নয়। তখন দৈববাণী হলো, রাজন এই সন্তান তোমার, তোমাকে গ্রহণ করো। এইভাবে তখন সেই সন্তানকে গ্রহণ করেছিলেন। সেই সন্তান মানে আশ্চর্য সন্তান, কর্ণমণির আশ্রমে যখন সেই সন্তান ছিল, সেই সন্তানের এত ক্ষমতা ছিল, বল বীর্য ছিল, যে জঙ্গলের সিংহগুলোকে এরকমভাবে বগল দবা করে নিয়ে আসতো, ওদের সঙ্গে খেলে আবার ছুঁড়ে ফেলে দিত। বলে বাবা রে একটা বাচ্চা, এত ক্ষমতা ছিল তার। এই এই এর নাম ছিল ভরত, মানে সে মানে কল্পনা করা যায় না, সিংহগুলোর সঙ্গে খেলা করে, বাঘগুলোর সঙ্গে খেলা করে, কোনো ভয় পায় না, এরকম ছেলে, ছোট্ট ছেলে। দা গন্ধর্ব মতে এই সে বিবাহ করে এই যে রাজদর্শন্ত রাজা করলেন। তখন সেই কন্যা এই পুত্রকে স্বীকার করেছিলেন। ভরত রাজা শশাগরা পৃথিবীর রাজা হয়েছিলেন, তার পত্নী পুত্র হয়েছে। এইভাবে অনেক ব্যাপার, অনেক সব কথা, মমতা বৃহস্পতির প্রসঙ্গ ইত্যাদি আসে। এখন আমি বাধ্য হয়ে খুব তাড়াতাড়ি অগ্রসর হওয়ার জন্য রন্থিদেবের কাহিনী আপনাকে বলেছি। দীপদাসের বংশবলী বর্ণনা করার কথা ছিল, সময় অল্পতার জন্য হলো না, জরাসন্ধের কথা বললাম। এবার শান্তনু রাজা, ওই বংশেতে তিনি এক প্রবল প্রতাপশালী সুন্দর রাজা ছিলেন, যার নাম শান্তনু হয়েছিল, তার পূর্বের নাম ছিল মহাভিষক। তিনি যাকে স্পর্শ করতেন তিনি নবযৌবন প্রাপ্ত হতো, বৃদ্ধ ব্যক্তিকে যদি স্পর্শ করে দিত সঙ্গে সঙ্গে তার নবযৌবন হয়ে, এত তার ক্ষমতা ছিল, কী জানি তার পূর্বের কী ছিল। আর প্রত্যেকের মনেতে এক প্রবল শান্তি বিরাজ করত, তার সামনে এলেই, তাকে স্পর্শ করলে বা সামনে এলেই বিরাট শান্ত হয়ে যেত মানুষ, এত শান্তি বিরাজ করত সেই শান্তনু রাজা। তাই জন্য তার নাম হলো। তিনি ব্রজমণ্ডলে যেটা বর্তমানে সাতোহা বলে নাম, আমরা চুরাশিকর জঙ্গল যখন ঘুরি সেই সময় অবশ্যই আমি সেই জঙ্গলে যাই, সেটার নাম হলো সাতোহা, শান্তনুকুণ্ডু, ব্রজবাসীদের মুখের বচন ঘুরতে ঘুরতে সাতোহা হয়ে গেছে শান্তনুকুণ্ডু। হ্যাঁ, যেমন বহুলাবন, বহুলাবনকে ও ব্রজবাসীরা কথায় কথায় বলতে বলতে বাটি হয়ে গেছে, বহুলাবন এটা বাটি, এখন বাটি না বললে কেউ চিনতে পারবে না, এই জন্য বিভিন্ন নামকরণ হয়েছে। এখন এই শান্তনু মহারাজা সেই জঙ্গলেতে বৃন্দাবনেতে বিশাল ভজন করেছিলেন। ভজন করার জন্য সেই সেখানে শান্তনু কুণ্ড আছে সেখানে, কিন্তু সেখানে আমরা দেখলাম যে দেবাপী আর শান্তনু দুজন ছিলেন ভাই। দেবাপী বড় ছিল, শান্তনু ছিলেন ছোট, কিন্তু দেবাপী জঙ্গলে চলে গেছেন, রাজধানী করবে না, রাজধানী রাজ্যে বসবে না, বিরক্ত। এখন শান্তনু যেই রাজ্য রাজধানীতে বসেছেন, তখন দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি জল কিচ্ছু নেই, ১২ বছর না কত বছর যখন জল নেই, সবাই পাগল হয়ে গেছে বলে এই কী কাণ্ড, নিশ্চয়ই রাজার কোনো পাপ হয়েছে। সাধু সন্ন্যাসীরা সাধু ঋষি মণিরা বিচার করে বললেন, না না শান্তনুর এমনি কোনো পাপ হয় নাই, অত্যন্ত পুণ্য আত্মা, কিন্তু একটা অন্যায় হয়েছে, সেটা হচ্ছে বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাই রাজা হয়েছে, ওই জন্য দেবতারা অসন্তুষ্ট হয়ে তার রাজ্যেতে কোনো রকমভাবে বর্ষা আদি দিচ্ছে না। তখন মুনি ঋষিরা বললেন, এক কাজ করুন রাজন, আপনি চলে যান জঙ্গলে গিয়ে আপনার বড় ভাইকে পায়ে ধরে নিয়ে আসুন। তখন বলার সঙ্গে সঙ্গে তখন কী হলো, তিনি বললেন ঠিক আছে, গিয়ে বড় ভাইয়ের কাছে গিয়ে অনেক প্রার্থনা করলেন দেবাপীকে, আপনি চলুন, আপনি না গেলে এরকম অসুবিধা হচ্ছে, রাজ্য রাজধানীতে শান্তি হচ্ছে না, মানে এই বৃষ্টি আদি হচ্ছে না। দেবাপী তখন তো তিনি রাজি হলেনই না যে রাজ্যে ফিরে আসবেন, উল্টে ভাইকে উল্টো পাল্টা বলতে আরম্ভ করলো, তারপর বেদের নিন্দা করতে আরম্ভ করলো, বৈষ্ণব নিন্দা আরম্ভ করতে আরম্ভ করলো। ঋষিরা বললেন, এবার সমাধান হয়ে চলে এসো, এবার তুমি রাজা থাকো। বলে কেন, বলো এখন অধঃপতিত হয়েছে, বেদের নিন্দা করেছে, বেদের নিন্দা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে, বেদের নিন্দা বেরোবার সঙ্গে সঙ্গে অধঃপতিত, এখন আর তোমার রাজা হলে আর কোনো অসুবিধা হবে না। শান্তনু মহারাজ যখন আবার ফিরে এলেন রাজধানীতে, বিশাল বৃষ্টি হতে আরম্ভ করলো, কেন আর তো কোনো দোষ রইল না, ও অধঃপতিত হয়েছে, আর রাজা হতে পারবে না। এইভাবে শান্তনু রাজার বংশে সেখানে গিয়ে শান্তনু এবং গঙ্গা দেবী মা, যে তার শান্তনুকে বিবাহ করেছিলেন গঙ্গা, শান্তনু রাজা, তার ঔরসে অনেকগুলো সন্তান হয়েছিল। কিন্তু শান্তনু রাজাকে বলেছিলেন গঙ্গা দেবী যে কোনো পুত্র জন্ম হবে সে পুত্র আমি যা করব কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না। শান্তনু রাজাকে বলেছিলেন আমি যা ক্রিয়াকর্ম করব কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না, সেই শর্তে আমি তোমার পত্নী হতে পারি, সেই শর্ত হয়েছিল। কিন্তু শান্তনু রাজা যত সন্তান হচ্ছে সে গিয়ে জলে ফেলে দিয়ে আসে। লাস্টে যখন অনেকগুলো সন্তান এমন ছ সাতটা আটটা চলে গেল প্রায় আট ন, তখন আর সে সহ্য করতে না পারে, বলে ফেলল কী ব্যাপার তুমি কোথাও সন্তানগুলোকে। তখন দেবী বললেন, বা তোমার সঙ্গে এখন আমার সম্বন্ধ হয়ে গেল, আমি এমন চলি। গঙ্গা দেবী চলে গেলেন, সেই পুত্রের শেষ পুত্রের নাম হলো গঙ্গাপুত্র ভীষ্ম। সেই পিতামহ ভীষ্ম, যাকে আমরা পিতামহ ভীষ্ম বলি, তিনি আজন্মকাল দেবতাদের কাছে এরকম হাত তুলে বলেছিলেন আমি আজন্ম ব্রহ্মচারী থাকব, আকুমার ব্রহ্মচারী আমি জীবনও এই পালন করলেন, তিনি পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আর এই যে রাজধানীর জন্য যে কোনো পরিস্থিতিতে আমি এই রাজধানীকে ছেড়ে যাব না, এখানে এদের মঙ্গল অমঙ্গল সব ব্যাপারে আমি থাকব, প্রথম থেকে এই দুটো প্রতিজ্ঞা করেছে। যার জন্য দুর্যোধন এত অত্যাচার করলো, তিনি রাজধানী ছেড়ে যেতে পারছেন না, প্রতিজ্ঞা করে ফেলেছিলেন আগে। এই শান্তনু রাজার ভীষ্ম হলো, এইখানে মহাভাগবত বিদ্বান এবং বীরসময়ের অগ্রগণ্যী পিতামহ ভীষ্মের গুণাবলী ভগবানও বলে শেষ করতে পারেন না। মহর্ষি পরাশরের নাম আপনাদের বলেছিলাম, সে পরাশর থেকে বিষ্ণুর অংশে দাস কন্যার গর্ভেতে কৃষ্ণদ্বৈপায়ন, এই কৃষ্ণদ্বৈপায়নের আবির্ভাব অত্যন্ত আশ্চর্য ব্যাপার, এসব শুনলে আপনারা হজম করতে পারবেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কীভাবে আবির্ভাব হয়েছিলেন, পরাশর মুনি নৌকা পার হচ্ছেন, নৌকা পার হতে হতে যে নৌকা পার করছিলেন সে ধীবরের কন্যা, দৈবক্রমে ভগবান ওই ভগবানের ইচ্ছায় সেই পরাশর মুনি বললেন, পরাশর মুনির ভগবানের ইচ্ছায় সেখানে তার গর্ভে সেখানে জন্ম হলো কে, এই দৈপায়ন বেদব্যাস। সেটা বাইরের দৃষ্টিতে ধীবরের কন্যা, কি তার বিশাল ক্ষমতা ছিল, কিন্তু সেই কন্যা এই যে কৃষ্ণদ্বৈপায়ন হলো কিন্তু তার কুমারিত্ব নষ্ট হবে না, এরকম ধরনের কথা বলেছিলেন। চারিদিকে কুয়াশা করে দিয়ে তার মধ্যেই তিনি সন্তান আধান করেছিলেন, এসব অনেক ব্যাপার নৌকা চলতে চলতে। সেখানে এখন এই যে মুনি আবির্ভাব হলেন, তিনি হচ্ছে বিষ্ণুর অংশে আবির্ভাব হয়েছেন। তিনি বেদ পুরাণ আদি যা কিছু সমস্ত কিছু এই জগতে তিনি আমাদের কাছে প্রকাশ করেছিলেন, সাধারণ কেউ নয়। ওই দাসকন্যাকে আবার শান্তনু বিবাহ করেন, বিশেষ ব্যাপার ছিল, এর পেছনে অনেক রহস্য আছে। শান্তনু বিবাহ করেছিলেন এই দাসকন্যায় শান্তনু চিত্তাঙ্গদ বিচিত্র বীর্যয়ে দুই পুত্রের জন্মগ্রহণ করেন। চিত্তাঙ্গদ গন্ধর্বগণের সঙ্গে লড়াই করতে গিয়ে সেখানে নিহত হয়। বিচিত্র বীর্য সে অম্বিকা অম্বালিকার পানি গ্রহণ করেন। অম্বালিকা কাশীরাজের পুত্রী, তারা কোনো মতেই পিতামহ ভীষ্ম ছাড়া কাউকে বিয়ে করবে না। প্রতিজ্ঞা পিতামহ ভীষ্ম বলছেন, আমি কী করে বিয়ে করবো, আমার তো বিয়ে করার কোনো কথা নেই। শেষে তারা যখন নালিশ করেছিলেন কার কাছে, পরশুরামের কাছে, পরশুরাম এবার তেজের সঙ্গে শিষ্যকে বলছেন, এই তুই বিয়ে করছো না কেন, তোমাকে বলছি এই দুটো কন্যা। বলছে, গুরুদেব আপনি এসব কী বলছেন, আমি ছোটোবেলায় প্রতিজ্ঞা করেছি, আমি আকুমার ব্রহ্মচারী। তখন গুরুদেবের সঙ্গে অনেক কিছু হয়, সেসব কথা শুনে দরকার নেই। তখন তিনি বলেছিলেন, উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিয়তে। বলছে, যিনি কার্যাকার্য ন্যায় অন্যায় বিচার করতে জানেন না, সেই গুরুদেবকে ত্যাগ করাই ভালো, সেই গুরুদেবকে ত্যাগ করতে হয়। বলছেন, যিনি কার্যাকার্য কোনটা ন্যায় কোনটা অন্যায় বিচার না করে ভালো মন্দ যে আদেশ চালিয়ে দেন, সেরকম গুরুদেবকে ত্যাগ করেই হয়। এরকম এই যে গঙ্গা পুত্র ভীষ্ম আমি তেজের সঙ্গে বলেছিলেন, সেখানে আমরা দেখলাম এই বিচিত্র বীর্য যে ছিল সে অম্বালিকার পানি গ্রহণ করেন, কিন্তু অত্যন্ত আসক্তির জন্য তার টিবি হয়ে যায়, মানে যক্ষা রোগ হয়ে যায়, অকালে তিনি প্রাণ বিসর্জন দেন, কোনো সন্তানাদি হয় না। তাতে তখনকার দিনে বিধান ছিল, বেদব্যাসকে মা বললেন যে মা, সেই মায়ের আদেশে তখনকার দিনে এটা বিধান ছিল, তিনি সন্তান আধান করলেন। তাতে কি হলো, এবার বিভিন্ন পুত্র ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর তিন পুত্র উৎপাদন করলেন। এবার এই যে গান্ধারীকে বিবাহ করলেন ধৃতরাষ্ট্রজি, আপনারা জানেন গান্ধীজি কীভাবে পতিব্রতা পালন করে পাতিব্রত্য নিভিয়েছিলেন। তার পুত্র দুর্যোধন 100টা পুত্র হয়েছিল এবং কন্যা দুঃশালা হয়েছিল। আর পাণ্ডু জঙ্গলে গিয়ে কোনো একটা কারণে শিকার করতে গিয়ে একটা অভিশাপ পেয়েছিলেন, তাই জন্য তিনি সন্তান উৎপাদন করতে সমর্থ হননি, তিনি বরঞ্চ মারা গেছিলেন। বলছে, তার কুন্তী এবং মাদ্রীর সঙ্গে মিলন করতে গিয়ে মারা গেছিলেন। সেই জন্য মাদ্রী দুঃখের সঙ্গে বললেন, স্বামী যখন আমার কারণে মারা গেছেন, স্বামীর সঙ্গে তিনি সহবাসে চলে গেছিলেন। সহবাসে যাওয়ার পর কুন্তীদেবী তখন তৈরি হচ্ছেন, আমিও সহবাসে যাব। তখন কুন্তীদেবীকে পায়ে ধরে বারণ করলেন, কে বলছেন, মাদ্রী, দিদি তোমাকে থাকতে হবে, তুমি না থাকলে হবে না, এই শিশুগুলোকে পালন করবে কে, ওই শিশুগুলোকে পালন করবে কে, ওই শিশুগুলো কোথায়। বলছে, এই শিশুগুলো হয়েছিল কিভাবে, এরা সব হয়েছিল বিভিন্ন দেবতার অংশেতে, ইন্দ্রের অংশেতে অর্জুন হয়েছিল, যুধিষ্ঠির মারা হয়েছিলেন ধর্মরাজের অংশে, অশ্বিনী কুমারাদ্বয়ের অংশে হয়েছে নকুল সহদেব, ভীম হয়েছিলেন বায়ুর অংশে, এই পঞ্চ পাণ্ডব পঞ্চ অংশেতে কুন্তীদেবীর গর্ভে মাদ্রীর গর্ভে হয়েছিলেন এই দুজন নকুল সহদেব। এইভাবে এই পুত্র ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানুষ করবার জন্য দিদির পায়ে ধরলেন যে তোমাকে থাকতেই হবে, আমি চললাম স্বামীর সঙ্গে, বলে চলে গেলেন। কুন্তীদেবীর কষ্টের শেষ নেই, আজন্ম তিনি বিভিন্ন রকম অমানসিক কষ্ট ভোগ করেছেন, যেটাই কুন্তীদেবীর রহস্য, যে জীবনের তার সমস্ত কথা বড় অদ্ভুত, আমরা ভাগবতে আসবে, সেখানে আমরা আলোচনা করেছিলাম কুন্তীদেবীর প্রসঙ্গ প্রথম স্কন্ধেতে যারা শুনেছেন। তাহলে এইভাবে এবার দ্রৌপদীকে বিবাহ করেন পঞ্চপাণ্ডব, পাঞ্চপাণ্ডব বিবাহ করার পরেতে তাদের পঞ্চপুত্র জন্ম হয়। তাদের নাম হল প্রতিবন্ধ, সুতসেন, সুতকীর্তি, শতানিক, সুতকর্মা প্রভৃতি। পঞ্চপাণ্ডবগণের মধ্যে আরও অন্য অন্য যে ভার্যা অর্থাৎ পত্নী ছিল তাদের বিভিন্ন তাদের পুত্র হয়েছিল। যেমন যুধিষ্ঠিরের পৌরবী ভার্যাতে দেবক নামে এক পুত্র হয়। ভীমসেনের হিড়িম্বা নামক রাক্ষসী সে কোনো মতে ছাড়বে না, তাকে বিবাহ করেছিল। ঘটোৎকচ হয়, ঘটোৎকচের বিশাল ক্ষমতা। তারপর কালী নামক ভার্যায় সর্বগত উৎপন্ন হয়। সহোদরের বিজয়া নামক ভার্যায় সুহত্ত, নকুলের ভার্যা করেণুবতীর গর্ভে নিরমিত্ত পুত্র জন্মে, উলুপির গর্ভে অর্জুনের ইরাওয়ান নামে হয়। মণিপুরের রাজার কন্যার বব্যুবাহন সুভদ্রাতে অভিমন্যু পুত্র জন্মে, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র জন্মেজয়, জন্মেজয় সর্ব এই জন্মেজয় যেহেতু বাবাকে সাপে কেটেছিল সেই জন্য জন্মেজয় অত্যন্ত দুঃখের সঙ্গে রেগে গিয়ে বলেছিলেন, ঠিক আছে সমস্ত সর্পকুলকে আমি যজ্ঞ করে, সর্পযজ্ঞ করে বিনাশপ্রাপ্ত করাব। তখন পরে যখন এইভাবে করছেন তখন সেখানে তিনি বাধাপ্রাপ্ত হলেন। সমস্ত সর্পকে মারবার কোনো যুক্তি নেই, কেন সমস্ত সর্প কোনো অন্যায় করে নাই, এটা তোমার পিতার কর্মফলে ভগবান ইচ্ছায় এ ধরনের একটা পরিস্থিতি এসে পড়েছে, এতে মারা উচিত হয় না। এইভাবে বলে তাকে সর্পযজ্ঞ থেকে নিবৃত্ত করা হয়। এইভাবে জন্মেজয়ের বংশেতে অনেক কিছু এসব হয়। তারপর দেবভাগ আছে, দেবভাগের বংশ অনেক কথা এইসব বলছে। এই যে আমরা শান্তনু রাজা বললাম, শান্তনু রাজার বংশটাকে এরকম ভাগ হতে হতে পরবর্তী সময়ে দেখলাম এর মধ্যে বিশাল বংশের বিভাগ আছে। সেখানে আমরা দেখব যে আহুক নামক একজন রয়েছে, তার দেবক এবং উগ্রসেন হলো। আর দেবকের দেব, উপদেব, সুদেব ইত্যাদি হলো। উগ্রসেনের তুষ্টিমান, দৃষ্টি, রাষ্ট্রপাল, কংস। অবশ্য কংস বাস্তবিক তার ঔরসে হয় নাই, এরা অন্য সব ঘটনা আছে। হ্যাঁ, দুর্মিল নামক রাক্ষস তাকে নিয়ে যায় তার পত্নীকে, সেইভাবে জন্ম হয়। যাই হোক, এখন তাকে পুত্ররূপেই জানে। কংস, সুনামা, নাগ্রোধ, কঙ্ক এইভাবে হয়। আর এইভাবে ধীরে ধীরে বসুদেব যে হয়েছেন, বসুদেবের জন্মকালীন অবস্থা, বসুদেবজি সেখানে স্বর্গের দেবতারা নৃত্য করেছিল। বসুদেবের জন্মের সময় দুন্দুবি ব্যাধি ছিল, অত্যন্ত আনন্দের সঙ্গে। সুরের যে বংশধর হয়ে গেল, ভাগ হয়ে গেছে বিভিন্ন ভাগ, সে সুরের কন্যাগণ, সুরের থেকে সুতদেবা, রাজাদি দেবী, সুতকীর্তি, পৃথা এবং সুতশ্রবা। এই সুরের যে পৃথা নামক যে কন্যা সেটাকে আমরা কুন্তিদেবী রূপে জানি। বাস্তবিক পক্ষে এই পৃথা মাকে ছোট বয়সে ভোজরাজ তাকে প্রার্থনা করে নিয়ে গিয়েছিলেন, তার সন্তান ছিল না। নিয়ে গিয়ে যেহেতু কুন্তিভোজ রাজার কাছে তিনি পালিত হয়েছিলেন, তাই জন্য তার নাম, পরবর্তী নাম হয়েছিল কুন্তি। বাস্তবিক পক্ষে তিনি পৃথা, পৃথা সতী। আর পৃথা ও দেবা হওয়া পৃথা, এই পৃথা অর্থাৎ কুন্তিদেবী একদিন কুমারী অবস্থায় প্রচুর সেবা করেছেন দুর্বাসা মুনিকে। তিনি যখন রাজধানীতে এসেছিলেন তার সেবা সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি বর দিয়েছিলেন, একটা বিদ্যা দিয়েছিলেন তাকে, যার দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান করবে সে তখনই আসবেন সামনে। এই মন্ত্র তাকে দেওয়ার ফলে আমি শুরুতে অনেক আগে বলেছিলাম যে আমাদের হিমালয় যেখানে আমি গেছিলাম, গোমুখ থেকে অনেকবার হিমালয় গেছিলাম। গোমুখের ওপরে কয়েক কিলোমিটার ওপরে এখানে আছে অমরগঙ্গা বলে একটা, সেখানে কোনো মানুষ যায় না সহসা। সরকার থেকে বিশাল বোর্ড লাগানো আছে, কেউ যদি মরে যায় তার জন্য আমরা দায়ী নয়। বিভিন্নভাবে বেশিরভাগ লোকই মরে যায়। ভগবানের ইচ্ছা আমি বেঁচে ছিলাম, একজন নেপালি গুরুভাই ছিল সেও গেছিলেন সেখানে। সেই জায়গার নাম হলো তপোবন। এই তপোবন নয় যেটাকে তপোবনে তপস্যা করতে, এই তপোবন না, ওটা আলাদা তপোবন। সেটার নামই হলো তপোবন আদিকাল থেকে। সেখানে যে ব্যক্তি বসে তিন রাত্রির, খুব জোর হলে সাত রাত্রি, যদি প্রাণ খুলে কোনো দেবতাকে মন্ত্রের দ্বারা ডাকে তাহলে সেই দেবতা সঙ্গে সঙ্গে আসবেন। সেখানে দুপুরবেলা দুটো, দুপুরবেলা তিনটে যখনই দেখাবে, কোনো সময় মনে হবে না যে এখন দুপুর হলো, ওরা কিছু হয়ে যাবে না, সবসময় মনে হয় সকাল। সেই জায়গাকার প্রভাবই এরকম, যখনই তাকাবে আর কখনই মনে হবে এটা সকাল, ভোর মনে হবে। এই জায়গাকার মহিমাটাই এরকম, আর পবিত্র একেবারে সব সময়, একেবারে যেন নির্মল স্থান। ওখানে অমরগঙ্গা প্রভাব, অমরগঙ্গা চওড়া হলো একটুখানি, কিন্তু ওখানে কেউ যদি আঙুল ডোবায় আধ ঘন্টা তার আঙুলটাকে এরম করে দাঁড়িয়ে থাকবে, কিছু করতে পারবে না, এত অবশ হয়ে যাবে। হ্যাঁ, তখন শরীরও ক্ষমতা ছিল, ভগবানের ইচ্ছা নামা যাবে না। সেখানে লোটা দিয়ে স্নান করতে হয় কুমণ্ডল দিয়ে। এই স্থান, এখানেও দেবতাদের যে যারা গেছেন, তারা তারা যারা যেতে পেরেছেন সেই অবস্থার ব্যক্তি, তারা গিয়ে যে কোনো দেবতাকে বিশেষভাবে কোনো কারণে ডেকেছিলেন, তারা আসতে বাধ্য হয়েছেন। এখানে এই মন্ত্রের দ্বারা দুর্বাসামণি তাকে একটা বিদ্যা দিয়ে গেছেন, পৃথা অর্থাৎ এই যে কুন্তী, কুন্তী দেবী, তিনি বাচ্চা বেশি বয়স ছিল না, তখনকার দিনে অল্প বয়সে বিবাহ হতো। তো যাই হোক, বিবাহের আগেই একবার তার ইচ্ছা হলো যে দুর্বাসামণি মন্ত্র দিয়ে গেছেন, এ মন্ত্রটা কেমন একবার দেখি তো বলে একটা মন্ত্র তিনি জপ করলেন। করে করে তিনি সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেবকে আহ্বান করার সঙ্গে সঙ্গে সূর্য সহশরীরে বিরাজমান, দেখে সে ঘাবড়ে গেছে, সোনার মতো বরণ ঘাবড়ে গেছে। গিয়ে সূর্যদেব বলছেন, কী জন্য তুমি আমায় ডেকেছিলে, বর চাও? বলছে, বর ফর কিছু লাগবে না, আমি এমনি মন্ত্রটা পরীক্ষা করার জন্য ডেকেছি। বলে, তা বললো তো হবে না, আমি যখন এসেছি তখন বলে বর কিছু আমার নেই। বলে, তাহলে এক কাজ করি, আমার আমার শক্তিতে তোমার একটা সন্তান উৎপাদন হবে, কিন্তু তোমার কৌমারিত্ব যাবে না। এই বলে আশীর্বাদ করে চলে গেলেন কুন্তী দেবী। হঠাৎ দেখলেন তার একটা সঙ্গে সঙ্গে তার হাতে একটা সন্তান, গর্ভ থেকে সন্তান একটা। সন্তানে কি করেন, লজ্জায় মরে যান, এখন আমি তো বিবাহ হয়নি, লোকে তো মানবে না। সঙ্গে সঙ্গে একটা কাঠের পেটিকা করে সেই পুত্রকে তিনি জলে ভাসিয়ে দেন। তাকে একটা ব্যক্তি সুতো তাকে বাঁচিয়ে দেন, জল থেকে তুলে নিয়ে আসেন, তাকে মানুষ করেছিলেন, তাই জন্য সেই কর্ণের নাম হয়েছিল সুতপুত্র। বাস্তবিক পক্ষে কর্ণ হচ্ছে সুতপুত্র, দুধের কথা, মহাপ্রতাপশালী। তার যদি বংশের জন্ম কেউ জানতো তাহলে তার পায়ে ধরে, তার ক্ষমতা ছিল বিশাল কর্ণের। কর্ণ তপস্যা করে সূর্যের কাছ থেকে কমণ্ডল এবং কবচ কমণ্ডল লাভ করেছিলেন, অক্ষত তূর্ণী বিশাল ক্ষমতা লাভ করেছিলেন। এইসব ব্যাপার, সেই কবচকে আবার কুণ্ডলকে কায়দা করে একজন নিয়ে গেছিলেন, সেসব অনেক ঘটনা, সেসব কথা। যাই হোক, এখন এই বংশ আস্তে আস্তে আসছে, দেবকের কন্যা দৈবকী বসুদেবের সেই বিবাহ হয়, তারপর দেবভাগ, সে দেবভাগের বণিতা হচ্ছে উগ্রসেন আত্মজা কংসা, বলছেন কংসা, তার পুত্র চিত্তকেতু দেব। এইভাবে সমস্ত এই বংশের বর্ণনা হয়। বর্ণনা হতে হতে এবার দেখা যায়, সমস্ত বংশের বর্ণনা হতে হতে সেখানে আমরা দেখব সুরসেন রাজা আসবে। সুরসেনের এখানে ভাগ হয়ে গেল, সুরসেন রাজাদের এরা সব বৈশ্য হয়ে গেল, এবার ক্ষত্রিয় হয়ে গেল, দুটো ভাগ। এবার এরা এইভাবে জীবনযাপন করতে আরম্ভ করলো, তাদের একই বংশ দুটো ভাগ হয়ে গেছে বলেই আমরা দেখব নন্দ মহারাজ, সেই যে সুরসেনের বংশে এ নন্দ মহারাজ এসেছিলেন, এ নন্দ মহারাজ এরা সব বৈশ্য হয়ে গেল, আর বসুদেব আদি তারা মথুরাতে রয়ে গেলেন, তারা হয়ে গেলেন ক্ষত্রিয়। এইভাবে আমাদের কি হলো, বংশাবলীর বিশাল বিস্তীর্ণ বিস্তৃত বর্ণনা আছে। এখন ভগবত কৃপাতে আমাদের শ্রী শ্রী দশম স্কন্ধতে প্রবেশ অধিকার লাভ হোক ভগবানের কাছে প্রার্থনা করি, যদিও অসম্ভব ব্যাপার। আজকে সন্ধ্যে থেকে ভগবানের অপ্রাকৃত লীলাবলী, জন্মকর্ম আদির সমস্ত বিভিন্ন বর্ণনা শুরু হবে, আশ্চর্য কর্ম সব। দশম স্কন্ধ শুরু হওয়ার আগে আমরা ভগবানের জয়কার দেব, জয়ধ্বনি দেব এবং তার বন্দনা করব। সেখানে বলছেন, বরহাপীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকার বিদ্বদ্বাজ কনক কবিষম বৈজয়ন্তিঞ্চমালম রন্ধান বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি। জয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় জয় যশোদানন্দন কি জয়। দুটোই সত্য কথা, তিনি নন্দনন্দন যশোদানন্দন, আবার তিনি দেবকী নন্দন, দুটোই সত্য। সব কী করে সত্য এসব বর্ণনা হবে দশম স্কন্ধ শুরুতে। প্রথম অধ্যায়তে আমরা বলছি সে রাজোবাচ পরীক্ষিত মহারাজকে কোনো মতে গুরুদেব সুখদেব গোস্বামী শ্রীমদ ভগবানের অনন্ত লীলা বলবার জন্য তৈরি হলেন। প্রথমে বলতে চাইছিলেন না, আগে পরীক্ষা নিলেন আদৌ এ দশম স্কন্ধ এ শোনার যোগ্য কি না। তখন না, এ যোগ্য। সেই জন্য তারপর দশম স্কন্ধ শুরু হলো। দশম স্কন্ধেতে পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করছেন গুরুদেবের কাছে, গুরুদেব কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয় রাজ্যাঞ্চ উভয় বংশানাম চরিতম পরমাৎ পরমাদ্ভুতম। আপনি তো হে গুরুদেব সূর্যবংশ এবং চন্দ্রবংশের বিভিন্ন রাজাবলীর অপবিত্র সমস্ত কথা আপনি কীর্তন করেছেন, উভয় বংশের চরিত্র অদ্ভুত অদ্ভুত, আমাদের অবাক, আমরা উভয় এইসব কথা আমরা শুনে অবাক হয়ে গেছি। আর যদশ্চ ধর্মশীলশ্চ নিতরম মনীষত্তম তত্রাংশেন অবতীর্ণস্ব বিষ্ণু বীর্যাণী সংসন। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বলছেন যদশ্চ ধর্মশীলশ্চ, যদুকে এখানে ধর্মশীল গণের মধ্যে অগ্রগণ্য বলা হয়েছে। একটু একটু আগে আমি আলোচনা করেছিলাম যদুকে কেন ধর্মশীল গণের মধ্যে অগ্রগণ্য বলা হলো। যদু তো বাবার কথা শোনেন নাই, শুনেছিলেন পুরু, শুনেছিল ছোটো ছেলেটা, কিন্তু তথাপি ভাগবত শাস্ত্র নিরপেক্ষ, তিনি পুরুকেই সর্বশ্রেষ্ঠ বললেন। এবং শুধু তাই নয়, চিরকাল যত লীলা, যতদিন কৃষ্ণের লীলা এই পৃথিবীতে সবকে শুনবে ততদিন যদুবংশে ভগবান জন্মেছেন এই কথাটা থাকবে। তা যদুকে এত বড় সম্মান দেওয়ার কারণটা কি, কী কারণ হঠাৎ এই যদুকে এত সম্মান দিলেন? এই জন্যই পরীক্ষিত মহারাজ বলছেন যদশ্চ যদুবংশেরও যিনি ধর্মশীলস্য নিতরম মুনিষত্তম। কী কী উপাধি দিয়েছে দেখুন, একটা উপাধি দেয়নি, আমরা অবাক হয়ে যাবো একটা ব্যক্তিকে এত বড় বড় উপাধি দিয়ে দিল যেটা সে আবার ভাগবতম। তাহলে তিনি কী অবস্থায় ছিলেন, একটা উপাধি লোকে পায় না, জড়জগতে কত পড়াশোনা করে কত কিছু রক্ত তুলে একটা ডিগ্রি পায়, আর এখানে এতগুলো ডিগ্রি ভাগবতজি মহাপুরাণ যার উপরে আর কিছু হয় না তিনি দিয়ে দিচ্ছেন। কীরকম ডিগ্রি বলছেন, যদশ্চ ধর্মশীলস্য, তিনি হচ্ছেন ধর্মশীল, ধর্মই যার শীল সৌন্দর্য তাকে বলে ধর্মশীল। ধর্মশীল কাকে বলে, ধর্মই যার শীল, তাও সাথে স্বাভাবিক ধর্ম না, লোকধর্ম, বেদধর্ম, মনোধর্ম, দেহধর্ম, সমাজধর্ম, এইসব ধর্ম না, ভাগবত ধর্ম, অর্থাৎ ভগবত সংক্রান্ত যে ধর্ম, যার প্রাণ, যার সৌন্দর্য, যার জীবনের, তাকে বলা হয় কি, ধর্মশীল। এখন যদশ্চ ধর্মশীলস্য, প্রথমে ধর্মশীল বলা হলো, তাহলে ধর্মশীল বলার পর নিতরম মানে হচ্ছে অভিক্নম, সর্বক্ষণ কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেড, কোনো সময় ছেদ নেই, যে নিরন্তর তৈল ধারা বধ, বোঝা গেল কী বললাম, কোনো ছেদ নেই এর মধ্যে, নিরবচ্ছিন্ন ধারা কি, নিতরম মুনিষত্তমহা। তাতে মুনি, মুনিদের মধ্যে সবচেয়ে উত্তম বলা হয়েছে, বুঝে দেখো। সেই কিন্তু যদুবংশ, যদু কিন্তু রাজা ছিল, যদু তো, কিন্তু তাকে বলা হয়েছে নিতরম ধর্মশীলস্য নিতরম, তিনি সর্বদাই ধর্মযাজন করতেন, সর্বদাই ধর্মই যাশীল ছিল, ধর্মশীলস্য নিতরম মুনিষত্তম। তিনি আবার মুনি, মুনি এই মুনির মধ্যে তাকে বলা হয়েছে মুনিষত্তম, মুনিদেব যে মুনি, তার মধ্যে যে আর একটু অনেক উন্নত, হ্যাঁ, তার ওপরে সবচেয়ে উত্তম যাকে বলা হয়, এই জন্য বলা হলো নিত্যানন্দ মুনিসত্তম। তাই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বলা হলো মুনিসত্তম, মুনি সৎমুনি সৎ, হ্যাঁ, তারপরে বলা হলো একেবারে মুনিসত্তম, সত্তর মুনিসত্তর মুনিসত্তম, মুনি সৎমুনি, হ্যাঁ, সত্তর সত্তম, তাহলে একেবারে সুপারলেটিভ ডিগ্রি। আর বলছেন তত্রাংশেন তত্র অংশেন অবতীর্ণস্ব বিষ্ণুর বীর্যাণী সংসন, সেই বংশেতে আমরা শুনেছি যে যদুবংশ, তাতে নাকি ভগবান সমস্ত অংশ এবং কলার সঙ্গে পরাত্পরাকৃষ্ণ স্বয়ং এসেছিলেন, তার অংশ কলা নয়, যাকে বলা হয় স্বয়ংরূপ ভগবান তিনি এসেছিলেন আমি শুনেছি। সেই সব ব্যাপারগুলো যদি আপনি বলেন দয়া করে। তারপর বলছেন, প্রশ্ন করেই যাচ্ছেন, এখনও প্রশ্ন শেষ হয়নি, অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবন কৃতবান জানি বিশ্বাত তানি নবদ বিস্তরাত, যদুর্বংশে অববার আবির্ভাব হয়ে ভগবান ভূত ভাবন পরাৎপর অখিলেশ্বর কৃতবান জানি বিশ্বাত্মা, যা যা ক্রিয়াকর্ম করেছিলেন পরাৎপর অখিলেশ্বর বিশ্বাত্মা, বিশ্বের আত্মা তিনি, সবার হৃদয়ে বসে রয়েছেন তিনি, তাই জন্য তিনি বিশ্বাত্মা। সেই বিশ্বাত্মা হরি, সেই সব ব্যাপারগুলো যদি আপনি বলেন তো বড় ভালো হয়, দয়া করে যদি আপনি বলেন ভালো হয়। কারণ আমরা শুনেছি যার ভগবত লীলা শ্রবণের তীব্র তৃষ্ণা জাগছে, তার এই জন্মই শেষ, তার পরের জন্মে তার চরম মঙ্গল, আর কোনো রকম বন্ধনের কোনো প্রশ্নই আসতে পারে। কারণ ভগবানের লীলা কথা লীলা গাথা এইটিকেই বলা হয় ঔষধ, বাস্তবিক ঔষধ হলো ভগবানের লীলাগাথা। জগতের অন্য কোনো ঔষধ শরীরে সামান্য উন্নতি বিধান করতে পারে, কিন্তু একেবারে সারিয়ে দেওয়ার মতো ভগবানের লীলা ছাড়া আর কোনো কিছু নেই। জগতে এটা টেস্টেড পরীক্ষিত হয়ে গেছে, এর ওপরে আর কোনো কথা নেই। নিবৃত্ততর সহীরূপগীয়মান ভব সদা ছত্র মনোভিরাম ক উত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিরজ্জেত বিনা পশুগ্না। বলছেন নিবৃত্ত তরসৈরূপ গীয়মানাদ ভব সদা ছত্র মনোবিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিরজ্জেত বিনা পশুগ্না। তাহলে মুনিসত্তম কেন বলা হলো, তার একটু স্পর্শ করে যাই ব্যাখ্যাটা। এই কারণে বলা হলো যদুবংশে ভগবান আবির্ভাব হলো, এত বড় সম্মান দিলেন সাক্ষাৎ কৃষ্ণ রামপূর্ণ ভগবান, কিন্তু হলে কি হবে, ইনি তো কৃষ্ণ, ইনি সাক্ষাৎ কৃষ্ণ, তাহলে যদুবংশে সম্মান দেওয়ার জন্য, যদুকে সম্মান দেওয়ার জন্য তিনি এলেন। যখন পিতা যদুকে বলেছিলেন যে তুমি তোমার যৌবনটা দাও, তখন যদু রাজি হননি, যযাতিকে দেন নাই। কী কারণ? কারণ যদু চিন্তা করেছিলেন বাবা আমার এই যৌবনটা নিয়ে ভোগবিলাস করবে আর আমি বৃদ্ধ হয়ে যাব, আমি ভগবানের যে নিরন্তর আমি যে সেবা করি সর্বক্ষণ, যে আমি যে ভগবানের সেবা করি, ভগবানের সেবা করতেন আগে থেকে, জন্মের পর থেকেই তার এই সেবা, ভগবানের সেবা চালাতে থাকতে পারেন সর্বক্ষণ। এখন সেই চিন্তা করলো বাবা আমার যৌবনটা নিয়ে মজা করবে, তাই এই এই কারণে তুমি দেবো না। যদি বলতো ভগবত ভজন করবো, কিছু একটা করবো, সেটা চিন্তা করে দেখতাম, তো করবে না ভজন, সেই জন্য সে বললে না যৌবন দিতে পারবো না। বাস্তবিক পক্ষে ওনার কোনো নোংরা ধারণা ছিল না, ওনার এইটি বিচার ছিল বাবার অমঙ্গল হবে, আমার যৌবনটায় আমারও মঙ্গল হবে না, ব্যবহারও মঙ্গল হবে না, সেই জন্য তিনি যৌবন দেন নাই। তিনি নিরন্তরভাবে সেই নিরন্তরভাবে তিনি ভগবান পরাত্পর অখিলেশ্বরের সেবা করতেন, সেই জন্য তার যৌবন দেন নাই। এই জন্য তারই বংশেতে তার এমনই সেবার প্রভাব ছিল, যার জন্য সেই বংশে ভগবান আবির্ভাব হয়ে চিরকাল একটা নাম লিখে দিয়ে গেলেন সকলে মিলে, বলে যদু বংশে কৃষ্ণ আবির্ভাব হয়েছে, হয়ে গেল। এখানে পরীক্ষিত মহারাজ যে কথা বলেছেন সেটা চিরকাল মনে রাখা দরকার। এটা নিয়ে যদি সময় হয় আমি সন্ধ্যেবেলায় ব্যাখ্যা করব, এখন তো ব্যাখ্যা করার সময় নেই, সেখানে করব। কি বলছেন, নিবৃত্ত তরসৈর উপগীয়মানাত, নিবৃত্ত তরসৈর উপগীয়মানাত ভবৌষধাচ্ছত্র মনোবিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জেত বিনা পশুগ্নাত নিবৃত্ত তরসৈর উপগীয়মানাত, নিবৃত্ত তরসৈর উপগীয়মানাত ভবৌষধাচ্ছত্র মনোবিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জেত বিনা পশুগ্নাত বাঞ্ছাকল্প দুর্বশীকে বাসিন্দু ব্যবচ পতিতানং পাপন বৈষ্ণভ্যো নমঃ।